মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। মুসলমান সবাই এক হয়ে যাও, সহিহ হাদিসের আলোকে জীবন গড়াও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মেনে শাসন চালাও, সব জায়গায় জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। উত্তম নেতা ছিলেন আবু বকর, তারপরে নেতা হলেন হযরত উমর। উত্তম নেতা ছিলেন আবু বকর, তারপরে নেতা হলেন হযরত উমর। উঠের পিঠে রেখে চাকর, নেতা হয়ে রশি টানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। দেশটাতে আজ শিরকে ভরা, সারা দেশে শুধু মাঝারে গিরা। দেশটাতে আজ শিরকে ভরা, সারা দেশে শুধু মাজারে ভরা। সৌদি আরবে নেই কেন মাজার, সৌদি আরবে নেই কেন মাজার। প্রবাসী চিন্তা কেন করো না, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান।